الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. افتري كم بيت সমস্ত বাঙালি ভাইদেরকে এবং সকল ভাইদেরকে স্বাগত জানাই। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আমি আদিষ্ট হয়েছি, সেটা হচ্ছে এলেম। কোন কাজ, কোন কথা কোন সাধারণ মানুষকে বললে বলে, ভাই আল্লাহ কারিম, তোমার গাঁটের নিচে পায়ের, ওই যে গাঁটের নিচে টাকনুর নিচে কাপড় ঝুলছে কেন? আল্লাহ কারিম, নামাজটা ঠিক মতো হলো না, আল্লাহ কারিম, আল্লাহ ওই কবুল করবে। উজুটা ঠিক মতো হলো না, ভাই উজুটা ভালো করে করুন, ওই হবে। এইভাবে যদি একটার পর একটা আল্লাহ কারিম, মানে আল্লাহ জানেন, আল্লাহ মাফ করবেন যদি মনে করি, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে আমরা পাপ পাবো না। কেন প্রত্যেক মুসলিমের জন্য হচ্ছে ফরজ, না বলে, পারবো না বলে, জানি না বলে আল্লাহর কাছে মাফ পেয়ে যাবেন তা কিন্তু হবে না। আল্লাহ তাআলা আমাদের জন্য যেমন নামাজ রোজা ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, তেমনি ইলম তলব করাও ফরজ করেছেন। যেখানে ইলম আছে সেখানে গিয়ে ইলম শিখতে হবে। আল্লাহর কাছে জানি না বললে পার পেয়ে যাবেন না। মানুষের জন্য প্রথম ফরজ হয় ইলম শিক্ষা করা, তারপর ফরজ হয় আমল করা, তারপর ফরজ হয় তাবলীগ বা প্রচার করা, তারপর এই তিন জিনিসে ধৈর্য ধরা ফরজ হয়। প্রথম ফরজ হলো জ্ঞান। কোরআনের প্রথম অবতীর্ণ আদেশ ইকরা, পড়ো। অতএব আপনাকে ইলম শিখতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানো জানো তুমি ইলম শিক্ষা করো, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই। আপনি জানেন বহু রকম ইলম আপনি শিখেছেন, কিসে করি আসে দুটো আপনি শিখেছেন, টাকা পয়সা কিসে কামাতে পারবেন তা শিখেছেন, কিন্তু এমন সময়ে ইলমের দরকার, যে বিশেষ ইলমের দরকার, সেই সময়ে আপনি কি শিখেছেন? আপনি জানেন ইলম শিক্ষা করা মানুষের জন্য ফরজ। কোন ইলম শিক্ষা করা? কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ওকালতি, হাকিম ইত্যাদি, কোন জিনিস শিক্ষা করা বেশি ফরজ? শিক্ষা ফরজ হল যেটা আপনার কাল কবরে কাজে দেবে, আখেরাতে কাজে দেবে, পরকালে কাজে দেবে। আপনারা জানেন আপনার জীবনের সরহানা মিশে গল্প শুনেছেন আপনারা, এই যে এক লোক আমেরিকা থেকে পাস করে এলো কোট বুট পরে, তারপর নদীতে পার হবে, গ্রামের ওই পার নদী, সেই নদী পার হতে গিয়ে একটা নৌকায় চাপতে হবে, নৌকায় চেপে পার হতে যাচ্ছে, সেই সময় মাঝির সাথে গল্প করছে। মাঝিকে বলছে, তুমি কি ইতিহাস জানো? মাঝি বলছে, না হুজুর ইতিহাস। তুমি কি অঙ্ক জানো? বলছে, না তোমার জীবনে চালা নাই। প্রথমে বললো, তোমার জীবনে দোয়া নাই নিচ্ছে, তারপর চালা নাই নিচ্ছে। তুমি কি জ্যামিতি জানো? বললো, না কোথায় এসব শিখবো, তেমন তোমার জীবনে তাহলে আঠানাই মিছে। তারপরে বললো, তুমি কি ভূগোল জানো? বললো, না হুজুর তাও জানি না। বললো, তাও তোমার জীবনে বারো আনাই মিছে। এমন সময়ে গল্প করতে করতে ঝড় দেখা দিল, মেঘ দেখা দিল। এবারে মাঝি তাকে বলছে, এই আমেরিকা থেকে পাস করা শিক্ষিত মানুষকে, এই ভদ্রলোককে বলছে, হুজুর এবার তো এবার তো মেঘের দেখা দিয়েছে আকাশে, তাহলে কি হবে? এবার তো ঝড় হবে, তারপর কি হবে? তারপর নৌকা ফিরবো খাবে, চলনগুলো কাছে খেলে হয়তো বা নৌকা ডুবে যেতে পারে। আজকে আপনি সাঁতার জানেন, তখন লোকটি বলতে মাথা আপনি সাঁতার জানেন না মাঝে তাহলে কি হবে? আপনি সাঁতার জানেন না জান্নাতে যাওয়ার এলেন সেখানে, জাহান্নাম থেকে বাঁচার এলেন সেখানে, কবরের আজাব থেকে বাঁচার এলেন সেখানে, সে কিছুই শেখেনি। তার জীবনের ষোলো আনাই মেছে কোন এলেম আপনি শিখবেন? আপনি আল্লাহ আল্লাহ রাসুলের বিষয়ে এলেম শিখবেন, আকিদা শিখবেন, ফরজ শিখবেন, হালাল শিখবেন, হারাম শিখবেন, সুন্নত শিখবেন, তবেই আপনার কাল পরকালে পার আছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন কবরের আজাবের কথা, কবরে যখন লাশ রাখা হয় তখন ফেরেশতা এসে হিসাব নেন, আর সেই হিসাবের সময়ে ফেরেশতা জিজ্ঞাসা করেন, এখন অবশ্য উত্তর সবাই জানে, মান রাব্য তোমার রবকে বলবে আমার রব আল্লাহ, সবাই জানে এখন। ওমা দিন হোক তোমার দিন কি বলবে, দিন ইয়াল ইসলাম, ওমানিল্লা জিব্রাফি কুম, কাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল? তখন সে বলবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম। মোমেন হলে বলবে, শিক্ষা করলে বলবে, আর যদি শিক্ষা না করে থাকে, তার এলেম না থাকে, তার ইমান না থাকে, তাহলে সে বলবে হা হা লা আদরি, আমি তো জানি না, হায় হায় আফসোস, আমি তো জানি না, আমি লোকে তখন যা বলতো তাই বলতাম। তখন ফেরেশতা বলবেন মা তালাইতা ওমা দারাইতা, তুমি শিক্ষা করনি, শিখেও নাওনি, সুতরাং সে ব্যক্তির জন্য আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে। ভাইজান জেনে রাখবেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যারা আলেম কেবল তারাই আল্লাহকে ভয় করেন। আলেম হলে, এলেম শিক্ষা করলে, আপনাকে আল্লামা হতে বলছি না, কিন্তু ইসলামের জ্ঞান শিখতে হবে। আল্লাহ তাআলা বলছেন কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা বরাবর নয়। মা ইয়ামা ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর, অন্ধ আর চক্ষুষ্মান সমান নয়, ওয়ালা যুলুমাত ওয়ালা নূর, আলো আর অন্ধকার সমান নয়, ওয়ালা যিল্লু ওয়ালা হারুর, ছায়া ও রৌদ্র সমান নয়, ওমা ইয়াস্তাউল আহইয়া ওয়ালা আমওয়াত, জীবিত ও মৃত সমান নয়। তার জীবন আছে আর তার এলেম নেই, জ্ঞান নেই, সে হচ্ছে বলেছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই যে এলেম কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ, যে ব্যক্তি ইলম তলবের পথে থাকে সে ব্যক্তি আসলে জান্নাতের পথে থাকে। ভাইজান মাকতাবুদ দাওয়াত তরফ থেকে ইফতারের ব্যবস্থা করে ইলম শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। মাকতাবুদ দাওয়াতে বহু ইলম শিক্ষার ব্যবস্থা আছে, সেখানে গাড়ি পাঠানো হয়, সেখানে খাবার দেওয়া হয়, যত্ন সহকারে নিয়ে যাওয়া হয়, দিয়ে যাওয়া হয়, সেখানে ইলেম শিক্ষার জন্য ব্যবস্থা রয়েছে। তার সত্ত্বেও যদি আপনি বলেন ভাই হা হা লা আদরি, তাহলে এর থেকে আফসোস আর কিছুই নেই, কিয়ামতের দিনে ধরা খাবেন, কবরে ধরা খাবেন। আল্লাহ তাআলার কাছে আমরা হুজ্জত হয়ে থাকব, কালকে আমরাই আল্লাহর কাছে হুজ্জত করব, আল্লাহ হে আল্লাহ আমরা পৌঁছে দিয়েছিলাম, তুমি সাক্ষী থাকো। আজও আমি বলছি আমি পৌঁছে দিলাম, আমি পৌঁছে দিলাম, আল্লাহ গো তুমি সাক্ষী থেকো। যারা এলেম তলব করে না, যেমন মাল ধন তলব করছে সেরকম এলেম তলব করে না, ইলমের পথে আসে না, আল্লাহ তুমি তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে। আমরা কিন্তু পৌঁছে দিলাম, আর পৌঁছে দিলাম। শেষকালে একটি অনুরোধ ভাই, যদি পারেন তাহলে দিন শিক্ষা করেন, আলেম হন, না পারলে তালেবে এলেম হন, তাও যদি না পারেন তাহলে তাদেরকে ভালোবাসেন, তাদেরকে ঘৃণা করবেন না। আর তাও যদি না পারেন তবে খবরদার, জানবেন যে যদি আপনি তাদেরকে ঘৃণা করেন তাহলে নিশ্চয়ই আপনি ধ্বংসগ্রস্তদের একজন। আল্লাহুল মুস্তাআন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।